দেবিল তোকে পাউচ কিনি দেবি ঘাগরা কিনি দেবিল তোকে চুনরি কিনি দেবি হেলে মনটা তোর কেতে বড় মাপা দেইয়া মতে ঝুমকা কিনি দেব রে মো মাপ নেই যা মতে পাউচ কিনি দেব রে মো মাপ নেই যা তোকে সিন্দুর দেই দেবি ঘরকু নেই যাবিল তোকে ঘরণি করি দেবি ঘরণি হেলে কোন দেবু কথা দেই যা মতে ঝুমকা কিনি দেব রে মো মাপ নেই যা মতে পাউচ কিনি দেব রে মো মাপ নেই যা দেবিল তোতে তাল পকেই দেবি আগরে বসি যাবিল তোতে অনেই থিবি হেলে ফিরতি তোর কেতে মজা চখাই দেই যা মতে ঝুমকা কিনি দেব রে মো মাপ নেই যা মতে পাউচ কিনি দেব রে মো মাপ নেই যা মতে ঝুমকা কিনি দেব রে মো মাপ নেই যা মতে পাউচ কিনি দেব রে মো মাপ নেই যা ঝুমকা কিনি দেবিল তোতে পাউচ কিনি দেবি ঘাগরা কিনি দেবিল তোকে চুনরি কিনি দেবি হেলে মনটা তোর কেতে বড় মাপ দেই যা।